গাছে সারা জগন্মন এথানিগসমুই তালেইল তেমিয়ন যুগ্যন সেরো সলফিমুরো নদোলো নাদো রসো চরম খিলমন কদো মে সরং সদন খুনি মন হিদারি কুন্মন খাবরিন নেশারং সশিগি অচ্ছো যুগ্যন সেরো সলফি মুরো নদোলো নাদো রসো